একটা পথ হেঁটেছি একসাথে, কতগুলো ভোর দেখেছি পাশাপাশি, তারপর সব কিছু ফেলে দূরে সরে গিয়েছি, একটু একটু করে হারিয়ে যাও তুমি, দূরে আরো দূরে ta ah.